السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا আজকের দর্শে আলোচনা করব আশা ও ভরসা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের আশার স্থল, আল্লাহ তাআলা আমাদের ভরসা স্থল। যদি আমরা আল্লাহকে ছেড়ে অন্য কারো প্রতি আশা রাখি কিংবা আল্লাহকে ছেড়ে আর কারো উপর ভরসা রাখি তাহলে কি হবে? শিরিক হবে। আশা তা হল কোন বস্তুর প্রতি লোভ, আকাঙ্ক্ষা বা তার জন্য প্রতীক্ষা। কোন একটা জিনিস পাবেন বলে আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষাটা থাকে সেটাই হল আশা। আপনি আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য অফিসে এলেন, হঠাৎ করে পেলেন না। আপনি বললেন, হুজুর বড় আশা নিয়ে এসেছিলাম আপনার কাছে পাব। যেমন মনে করুন ঋণ, অনেকের কাছে ঋণ পাই না, কোথাও পাই না, তারপরে একজনের কাছে গেলাম, না ভাই হবে না, ভাই বড় আশা নিয়ে এসেছিলাম। তার মানে কি, আমার মনের ভেতরে পূর্ণ একটা আকাঙ্ক্ষা বা ভরসা ছিল যে আপনার কাছে আমি জিনিসটা পাব, পেলাম না। এই আশা, আশা হচ্ছে তিন প্রকার। তার মধ্যে এক প্রকার আশা হল ইবাদত, যেটা আল্লাহর কাছে করা হয়, শরীকবিহীন আল্লাহর কাছে সে আশা করা হয়, আল্লাহর কাছে ক্ষমার আশা করা হয়, আল্লাহর কাছে জান্নাতের আশা করা হয়, আল্লাহর কাছে সুখ সমৃদ্ধির আশা করা হয়। আপনি কোন জায়গাতে ব্যবসা করতে যাচ্ছেন, সেখানে আশা করছেন যে ভালো লাভ হবে, আশাটা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আপনি চাকুরি দরখাস্ত নিয়ে যাচ্ছেন, আপনার বড় আশা যে আপনার চাকুরি হবে। আপনি হয়তো যে অফিসারের কাছে যাচ্ছেন সেখানে আশা করছেন, বা আপনি আপনার ইন্টারভিউর উপরে ভরসা করছেন, বা আপনি আপনার সার্টিফিকেটের উপরে ভরসা করছেন। না, কার উপরে ভরসা করতে হবে, কার উপর আশা করতে হবে? একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং আল্লাহর কাছে আশা করতে হবে। সব জায়গায় দরখাস্ত দেওয়ার আগে কার কাছে দরখাস্ত দিতে হবে? আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে। এ হল ইবাদত। আর এই ইবাদত হল আবার দুই প্রকার। এক নম্বর আশা হল যেটা প্রশংসনীয়, প্রশংসনীয় আশা, সেটা হল আমল ও আনুগত্য না করেই, আমল ও আনুগত্য করার সাথে আশা করা। ইবাদত আপনি করছেন, আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আশা করছেন যে আপনি পাবেন, জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এই আশা করছেন, কিন্তু তার সাথে সাথে কি করছেন? কাজ করছেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো, এটা ইবাদত। আপনি কাজ করেন এবং কাজ করে আশা করেন, কর্ম করেন, কর্ম করার পর আপনি তার সাথে সাথে বেতন পাওয়ার বা পারিশ্রমিক পাওয়ার আপনি আশা করেন। আর দ্বিতীয় প্রকার যে আশা নিন্দনীয়, সেটা হচ্ছে কাজ না করে, আল্লাহর আনুগত্য না করে আপনি আশা করছেন যে আমি জান্নাত পাব। কিছু বললে, হ্যাঁ আল্লাহ করিম, আল্লাহ মাফ করে দেবে, পাচ্ছি না ভাই কি করব, আল্লাহ মাফ করে দেবে। এই শ্রেণীর বিভিন্ন রকমের বাক্য ব্যয়ে অনেক মানুষ পিছল কাটতে চায়। আল্লাহ করিম, নামাজ পড়ো, নামাজ না পড়লে পার পাবে না। আরে ভাই আল্লাহ করিম, আমরা পারি না, সারাদিনটা খেটে খুটিয়ে মাইনের বেলায় দোয়া না, আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না। আল্লাহ করিম, আল্লাহ মাফ করে দেবে। কেউ তো আবার এমন আশা রাখে যে ভাই নামাজ রোজা করতে পারিনি, আমার আশা আছে আমার আমার পীর সাহেব, আমার পীর সাহেব আমাকে পার করে দেবে। এইরকম আশা রেখেই তো লোকে পীর ধরে, আর এই জন্যই পীর ধরাটা কি শিরিক। এই ধরনের ওসিলা, যা যে ওসিলার উপরে ভরসা রাখা হয়, আশা রাখা হয় আল্লাহর মতো যে হ্যাঁ আল্লাহর কাছে পার করে দেবে, অথবা সে ইচ্ছা মতো হাতে ধরে তাকে জান্নাতে তুলে নেবে, যদি এইরকম আশা ভরসা রাখা হয় তাহলে কি হবে? তো শিরিক, এটাই তো শিরিক। এরকম আশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও রাখা যাবে না। তার কারণ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া তিনি কাউকে জান্নাতে আর না জাহান্নামে দিতে পারবেন। সুতরাং এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে সুপারিশ করবেন, এজন্য আশা রাখা যায় না যায় না? কার উপরে আশা রাখবেন? রাসূলের উপরে, আল্লাহর উপরে আশা রাখতে হবে। যেহেতু মেন হচ্ছে আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর অনুমতি, তাছাড়া তো তিনি সুপারিশ করতে পারবেন না। সুতরাং আশা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর যদি আপনি অন্যের কাছে করেন সেটা শিরিক হবে। আর আশা করতে হবে কাজ করে, বিনা কাজে পারিশ্রমিক পাওয়ার চেষ্টা করবেন না, বিনা কাজে আমল করবেন। আমল করার পর আপনি আশা করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আমল করবেন, আমল করার পর আপনি আশা করবেন যে আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন, আমল না করে নয়। সুতরাং আশা, বুঝতে পারলেন, দুই শ্রেণীর ইবাদত, যেটা হচ্ছে আমল করে আপনি আশা করেন সেটাই হচ্ছে প্রার্থনীয়, আর বাকি নিন্দনীয় হচ্ছে যে আমল আনুগত্য না করেই আপনি আশা করছেন যে আপনি জান্নাত পাবেন। খবরদার, এরকম আশা করা উচিত না। আমরা দুনিয়ার কাজেই দেখি, কাজ না করলে কেউ বেতন দেবে না, ফাঁকি দিয়ে বেতন পাওয়া যায় না। কোন জায়গাতে হয়তো কোন খাতিরে পেলেন, কিন্তু আল্লাহর কাছে কোনো খাতির চলবে না। হয়তো আপনি একজনকে, আপনার আত্মীয়কে কর্মী রেখেছেন, সে কাজ না করলেও আপনি তাকে বেতন দিয়ে যাচ্ছেন, হাজরি দিয়ে বাইরে চলে গেল, আপনি তাকে বেতন দিচ্ছেন কোনো খাতিরে, কোনো স্বার্থের খাতিরে, আত্মীয়তার খাতিরে, টানের খাতিরে, কিন্তু আল্লাহর কাছে কোনো খাতির চলবে না। আল্লাহর কাছে ইমান চাই আর আমল, নেক আমল চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইমানদাররা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং তার জন্য ওসিলা, সেখানে তার আযাব থেকে বাঁচার জন্য ওসিলা, তার জান্নাত পাওয়ার জন্য ওসিলা অনুসন্ধান করো। বিনা ওসিলাই জান্নাতে যাবে এটা হয় না। আর ওসিলা, আশা শুধু করলে হবে না, তার সঙ্গে ওসিলা, তার মানে আমল করতে হবে, আমল করতে হবে আল্লাহর কাছে আল্লাহর ক্ষমার জন্য। সামান্য ওসিলা হলেই হয়, সামান্য ওসিলা। আল্লাহ তাআলা কাকে কোন ওসিলায় ক্ষমা করে দেন জানেন না, তাই না? উদাহরণস্বরূপ, একটা বেশ্যার মেয়ে যে বেশ্যাগিরি করে, তার ক্ষমার আশা আছে না নেই? আছে। কিন্তু সে কি করল, সে একদিন কোন এক রাস্তায় পার হয়ে যাচ্ছিল, দেখল একটা কুয়ার, কুয়া পিয়াস লেগেছিল, কুয়া কাছে গেল, কুয়াতে পানি পান করল। পান করে যেমনি তাকিয়েছে, দেখছে একটা কুকুর ভিজে মাটি বা কাদা চাঁটছে, চাঁটছে। তো মহিলা ভাবল যে আমাকে যেমন পিপাসা লেগেছিল, একে তেমনি পিপাসা লেগেছে, কষ্ট তো। তো করল কি, নিজের ওড়নাটা খুলে, নিজের পায়ের মোজা, চামড়ার মোজা ছিল, সেটাকে বেঁধে এভাবে পানিতে ডুবিয়ে তুলল। আর অন্য বর্ণনাটা আছে, নিজে নামলো, যেমন আমার কুয়ো নামলো, নিজ চামড়া মানে মোজা পানি ভরে দাঁতে করে ধরে আস্তে আস্তে উঠে কুকুরটাকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার এই কাজের জন্য, আল্লাহ তাআলা গুণগ্রাহী, এত সুন্দর কাজ দেখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তার পাপ কি ছিল? বেশ্যার পাপ। তবে সে কাফের ছিল না, কাফের হলে কি ক্ষমা পাবে? না না না, কাফের ছিল না, কিন্তু বেশ্যাগিরি করত। বেশ্যাগিরি হচ্ছে কাবিরা গুনাহ, বিশাল বড় গুনাহ, কিন্তু তবুও আল্লাহ তাআলা এই কাজে কি করলেন, এই কাজের ওসিলায় ক্ষমা করে দিলেন। একটা লোক ওইভাবে রাস্তায় কাঁটা সরিয়ে দিল, রাস্তায় কাঁটাদার একটা ডাল পড়েছিল, সেই ডালটাকে সরিয়ে দিল, আল্লাহ তাআলা কি করলেন, ক্ষমা করে দিলেন। এইভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এইভাবে ওসিলা দিয়ে ক্ষমা করে দেন। অবশ্য আল্লাহর কাছে আশা রাখতে হবে, নিয়ত না থাকলে হবে? এখন যদি আপনি এই ধরনের কাঁটাদার ডাল সরান, কিংবা কুকুরকে কিংবা কোনো প্রাণীকে পানি পান করান, আর যদি উদ্দেশ্য হয় লোক দেখানো, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? আশা কার কাছে করতে হবে? আপনি পারিশ্রমিক পাওয়ার আশা যদি ব্যক্তির কাছে করেন, সৃষ্টির কাছে করেন, তাহলে তাতে আপনার কি আল্লাহর কাছে সব হবে? এই জন্যই প্রত্যেক কাজের পেছনে কি চাই, প্রথমে নিয়ত চাই। নিয়ত ছাড়া আপনার কোনো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আর আপনি তাতে সব পাবেন না। যদি কোনো ছোট বাচ্চা মারা যায়, আপনার কোনো ছোট বাচ্চা মারা যায়, তাহলে সেই বাচ্চা কাল কেয়ামতের মাঠে আপনার জন্য কি করবে, সুপারিশ করবে। কোনো কোনো হাদিসে আছে যে মায়ের এই যে, এটাকে কি বলে, নাভি, নাভির সঙ্গে ছেলে জয়েন থাকে, তাই না? সেই নাভি ধরে টেনে টেনে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কে কে নিয়ে যাবে? বাচ্চা। কিন্তু বাস যে কোনো বাচ্চা নিয়ে যাবে, নাকি আশা করতে হবে? আশা করতে হবে, এবং শর্ত হচ্ছে যে ধৈর্য ধরতে হবে। আর দুই নম্বর হচ্ছে এটা, এই আশা করতে হবে, তবে এই ছেলে কাল জান্নাতে নিয়ে যাবে। তেমনি প্রত্যেক কাজ, আপনাকে বললাম ভাই নিচের তলাতে ইট পড়ে আছে, ইটগুলো এই দুতলায় তুলে দেন, ঠিক আছে, দুতলায় তুলে দেন, তো কেউ কেউ ইট তুললেন, সবাই ইট তুললেন, কেউ আশা করলেন হুজুর আমাকে টাকা দেবে, প্রত্যেক ইটের বদলে পাঁচটা পাঁচটা রিয়াল, খুব সৎসাহে করলেন। কেউ বললেন না হুজুর আমি তো টাকা নেওয়ার জন্য করিনি, আমি করেছি আল্লাহর কাছে পাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে যদি আবার এমনও হতে পারে যে সে টাকাও নিল কিন্তু আশা করেছে কি স্বভাবের, এমনও হতে পারে। আর যে এমন লোক আছে যে টাকাই নিল না, আর এমন লোক আছে শুধু টাকা হুজুরের কাছে টাকাই আশা করেছে, আল্লাহর কাছে স্বভাবের আশা করেনি, সেক্ষেত্রে সে কি পাবে? যার যেমন নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে সে ফল পাবে, যেমন নিয়ত করেছিল ঠিক সেই রকম সে ফল পাবে। বালাদিয়ার লোকেরা দেখেছেন কত কষ্ট করে বেচারি বাড়তি ডিউটি, ওভার ডিউটি যাকে বলে, ওভার ডিউটি তো পয়সা পায়, ওভার ডিউটিতে পয়সা নেই, খাটে খাটে, অনেকে গালি দেয়, অনেকে কত রকম কথা বলে, আর অনেকে বলে আল্লাহর ওয়াস্তে করছি। যার যেমন নিয়ত, আমরা বলি কি গালি গালাগালি করেন না, যদি কাফিল কোন কষ্ট দিয়ে বেশি কাজ দেয় গালাগালি করেন না, তাহলে গালাগালি করলে দুনিয়াতেও গেল আর সেখানে তো পাবেন না, আর গালাগালি না করলে দুনিয়া যদি না পান এটা আপনি কোথায় পাবেন? তবে আশা রাখতে হবে আল্লাহর কাছে, আশা রাখলে পাবেন। মোট কথা, কাজ না করে পারিশ্রমিকের আশা করবেন না, সেটা ভুল হবে। দু নম্বর আশা হল শিরিক, ঠিক এরই বিপরীত যেটা বলছিলাম, যে আপনি আশা করছেন কার কাছে? আপনার সৃষ্টির কাছে আশা করছেন, গায়রুল্লাহর কাছে এমন কিছু আশা রাখা যা পূরণ করার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। সে আশা পূরণ করবে কে? আল্লাহ। কিন্তু আপনি আশা রাখছেন কোন সৃষ্টির উপরে, আপনার সন্তান হবে আশা রাখছেন এক সৃষ্টির উপরে, আপনার সুখ সমৃদ্ধি হবে আশা রাখছেন কার কাছে? আপনার কোন গায়রুল্লাহর কাছে? তাহলে এটা হচ্ছে শিরিক দু নম্বর। তিন নম্বর আশা হচ্ছে বৈধ, আর সেটা হচ্ছে প্রকৃতিগত আশা, যেমন প্রকৃতিগত ভালোবাসা, প্রকৃতিগত ভয়, তেমনি প্রকৃতিগত আশা আছে কোন ব্যক্তির কাছে এমন আশা করা যা সে পূরণ করতে পারবে। যেমন ওই যে বললাম হেলালের কাছে এলাম, কোথাও ঋণ পেলাম না, হেলালের কাছে একটা আশা আছে বড়লোক মানুষ আমাকে ঋণ দেবে, এই আশা করা কি বৈধ? এই আশা শিরিকও নয়, আর এই আশা এটা ইবাদত নয়, এটা হচ্ছে সাধারণত দুনিয়াদারি ব্যাপারে কোন কারো কাছে আশা রাখা। তারপরে আরো আশা, যেমন শাহ আলম আশা করি আপনি আসবেন, এই যে আশা করি বলেন আমরা, আশা করি আপনি ভালো আছেন, আশা করি আপনি যাবেন, এই যে আমরা আশা করি, এটা হচ্ছে দুনিয়াদারির ক্ষেত্রে বলা হয়, যেটা বৈধ, যেটা না শিরিক আর না ইবাদত। আশার দলিল কি? আল্লাহ তাআলা আশার বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে আশা রাখে তার উচিত কি বসে থাকা? না, ফালিয়া আমাল আমালান সালেহা, সে যেন নেক কাজ করে, আর নেক কাজ করার আগে কি করে? ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের সাথে যেন কাউকে শরিক না করে। শিরিক করলে পরে কোন লাভ হবে না। দেখেন আশা রাখা, কাল কেয়ামতের দিনে আপনি হাজির হবেন, কবরে যাবেন, কবরে আপনাকে শুয়ে দেওয়া হবে, তারপরে কবরে কি হবে? প্রশ্ন হবে, তিনটে প্রশ্ন হবে, আপনি আশা করেন যে উত্তর দিতে পারবেন? আশা করেন? এই আশাটা কার কাছে করেন? আল্লাহর কাছে। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে আল্লাহ আপনার হিসাব নেবেন, সেখানে আল্লাহ যেগুলো প্রশ্নগুলো করবেন আল্লাহ তাআলা, বান্দা এটা কি, ওটা কি, এটা কেন, ওটা কেন, উত্তর দিতে পারবেন? মনের ভেতরে নিরাশা যেন না থাকে, নিরাশ হবেন না, আল্লাহর কাছে আশা করেন। ডাক্তার খবর দিল যে আপনার তো ক্যান্সার হয়েছে, আর মনে অমনি ধাঁ করে এলো কি যে ক্যান্সার রোগের চিকিৎসা নেই, ওষুধ নেই, তখন আপনার মন ধীরে ধীরে কি হবে? তাই না? তার মানে আশা থেকে নিরাশ হয়ে যাবেন? না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে আশা রাখুন। যদি আল্লাহ চান তো অসম্ভব কেউ সম্ভব করতে পারেন, কোন কারণে আমার রোগ ভালো হয়ে যেতে পারে, খবরদার নিরাশ হবেন না, কোন একটা রোগ হোক, বালা হোক, জ্বালা হোক, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন, এটা ভাববেন না আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে, খালাস আমি জানি যে এটা হবে, আল্লাহ আমাকে ধ্বংস না, খবরদার না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এবার আমরা এরই কাছাকাছি আর একটা অর্থের দিকে যাই, আর একটা বিষয়ের দিকে যাই, সেটা হচ্ছে কি? ভরসা। ভরসা হচ্ছে কারোর ওপরে নিজের কর্ম সুপুর্দ করা, নির্ভর করা, কর্মবিধায়ক মনে করা, মানে আপনার হয়ে কাজটা করে দেবে এই ভরসা রাখা। এমন ভরসা একমাত্র আল্লাহর ওপরেই রাখতে হবে, আর এটা হচ্ছে হৃদয়ের একটা, মনের একটা ইবাদত। কার উপর রাখতে হবে? শুধু ভরসা আল্লাহর উপর। তবে হ্যাঁ, শরীয়ত ভরসা যেটা, তাতে তিনটে কর্ম একত্রিত হয়। ভরসা কাকে বলে? কিভাবে ভরসা করবেন? প্রথম হচ্ছে আল্লাহর উপর প্রকৃতপক্ষে সত্যিকার নির্ভর করা। আপনি যে ভরসা করছেন কার উপর করতে হবে? আল্লাহর উপরে সত্যিকার ভরসা করা। নম্বর দুই, আল্লাহর প্রতি আস্থা রাখা এবং এই বিশ্বাস রাখা যে সকল বিষয় আল্লাহর হাতে, যেখানেই আপনি যাই করুন না কেন তার হাতে আল্লাহর হাতে। আর তিন নম্বর, বৈধ ওসিলা ব্যবহার করতে হবে। এ নয় যে হাত পা বেঁধে বসে থাকবেন আর রুজির অপেক্ষা করবেন, তাহলে চলবে না। হঠাৎ করে খবর এলো আপনার আব্বার বিশাল অসুখ, যেতে হবে বাংলাদেশে, আজ কেই যেতে হবে না, বিশাল ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি তখন তাড়াহুড়ো করে ছুটে বেরিয়ে এদিক সেদিক গেলেন, দিয়ে কিসের জন্য গেলেন? ভিসা, ভিসা লেগে গেছে, টিকিট চাই। টিকিট আর পাওয়া যায় না, আজকে রাতে ফ্লাইট, সঙ্গে সঙ্গে টিকিট কোথাও পাওয়া যায় না। বললো যাও অমক টিকিট অফিসে যাও, সেখানে যাওয়া হলো, লোক পেল না। বললো রিয়াজ যাও, রিয়াজে গেল, বেচারি ছুটাছুটি করে রিয়াজ গাড়ি ভাড়া করে গেল, পেল না। তারপরে কেউ বললো কি, ওই যে মন্ত্রীদের কোটা থাকে সেখানে যাও, বড় বড় মানুষ ধরে, মানে ওর সূত্র ধরে টিকিট পাওয়া যাবে। সেখানেও গেল, সেখানেও পেল না। নিরাশ হয়ে যখন গভীর রাত্রে বাসায় ফিরে এলো, তখন সে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ গো, সব দরজা বন্ধ হলো, তোমার দরজা খোলা, তুমি আমাকে নিরাশ করো না, আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। এটা ঠিক না ভুল? হ্যাঁ ভুল, ভুল। কেন ভুল? কেন ভুল? এটা হলো না আগে কেন? তুমি এতক্ষণ সৃষ্টির উপরে ভরসা রাখলে, এদিকে দৌড় সেদিকে দৌড়, বহু কিছু করলে, শেষকালে সব জায়গায় ঝাঁটা খেয়ে লাথি খেয়ে এতক্ষণে এসেছো আমার কাছে, তাই না? আমাদের সাধারণত দেখবেন সংসারে, আপনি একজন গণ্যমান্য লোক, কিন্তু অনেক ক্ষেত্রে আপনারই বাড়ির লোক কি আপনার গ্রামের লোক আপনাকে পুছে না, আপনাকে পাত্তা দেয় না, এদিক সেদিক যায়। একে বলে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া, বলে না ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া, তার মানে সামনে একটা লোক রয়েছে, সেই লোককে না বলে পশ্চাতে কাউকে আপনি বলছেন, এইটা নিশ্চয়ই রাগ হবে। সবারই কাছে গেলেন, কারো কাছে আপনি পেলেন না, তখন শেষকালে আল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে দাও। এটা হচ্ছে ভুল,